السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الملك إني أرى سبع بقرات سمان يأكلهن سبع عجاف وسبع سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون. قرآن الكريم سورة يوسف 43 নম্বর আয়াত পর্যন্ত আমরা পূর্বের জুমায় তাফসীর পেশ করেছিলাম, যেখানে আলোচনা হয়েছিল ইউসুফ আলাইহি সালাতু আসসালাম জেলে আবদ্ধ অবস্থায় আছেন এবং তিনি দুইজন জেলখানার কয়েদির স্বপ্নের ব্যাখ্যা দিলেন এবং তার মধ্য থেকে একজন মুক্তি পাবে বলে বললেন এবং সে পরবর্তীতে মুক্তি পেয়েও গেল। কিন্তু প্রায় 7-8 বছর পর্যন্ত চলে গেল, এই লোকটা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বাদশার কাছে কিছুই আলাপ করতে পারে নাই, ভুলে গেছিল। সে আলোচনা ছিল এ পর্যন্ত। ইউসুফ আলাইহিস সালাম তাকে বলেছিলেন যে তুমি তখন যখন তোমার বাদশার কাছে আবার ফিরে যাবে, মুক্তি পাবে, তো সেখানে গিয়ে আমার আলোচনা পেশ করো যে আমি একজন নির্দোষ মানুষ জেলখানায় আছি। فَأَنْسَاهُ الشَّيْطَانُ ذِكْرَ رَبِّهِ কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিয়েছিল তার বাদশার কাছে ইউসুফের আলোচনা করার বিষয়টা। فَلَبِثَ فِي السِّجْنِ بِضْعَ سِنِينَ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ফলে কয়েক বছর পর্যন্ত জেলখানায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুমিনদেরকে পরীক্ষা করেন, বিশেষ করে যারা আল্লাহর মনোনীত ব্যক্তি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাজে লাগাবেন তাদের উপরে পরীক্ষা আসবে। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলায় হার হিসেবে ব্যবহার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয়, এরপরে লোহার হাতুড়ির বাড়ি খেতে হয়, এরপরে তাকে সুন্দরী মেয়ের গলায় ওঠা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুমিন বান্দাদের নিয়ে কাজ নেবেন, দুনিয়াতে যাদের দিয়ে কাজ করাবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দেন, এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আবার মুক্তির ব্যবস্থা করেন, শান্তির ব্যবস্থা করেন। আজকে সে আলোচনাই হচ্ছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের এখান থেকে যে আলোচনা শুরু হবে তাতে তার সফলতা, তার মুক্তি এবং তার শান্তিময় জীবনের সূচনা হবে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই মুমিনদের পরীক্ষা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত প্রাপ্ত হলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। বুখারী শরীফের একেবারে শুরুর দিকে চার নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। ইন্নী খশীতু আলা নাফসি, আমি নিজের জানের আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কিছু সান্ত্বনার বাণী শুনালেন, সান্ত্বনা দিলেন। এরপরে তার চাচাতো ভাই ইহুদি আলেমে ছিল, পরবর্তীতে খ্রিস্টান হয়, তানাসসারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং খ্রিস্টান ধর্মেও সে বড় আলেম। ওরাক বিন নওফলের কাছে নিয়ে যায়। প্রথম সান্ত্বনার বাণীগুলো ছিল কি, এটাও বুখারী শরীফের শুরুতে আছে, একজন ন্যাক স্ত্রী তার স্বামীকে কতটা সুন্দরভাবে সান্ত্বনা দিতে পারে তার প্রশিক্ষণ এখানে পাওয়া যায়। এই জন্য বুখারীর শুরু হাদিসটা আপনারা পড়বেন, দেখবেন সুন্দরভাবে বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না আপনার ভয় নাই, আপনার জীবন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ইন্নাকা লাতাসিলুর রহমা, আপনি তো রক্ত সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না, এগুলোকে সবসময় আত্মীয়দের খবর রাখা, তাদের সাথে সম্পর্ক বজায় রেখে চলেন। তাহমিলুল কাল, সমাজের অসহায়, যারা সমাজে অসহায় অবস্থায় আছে আপনি তাদের সাহায্য করেন, তাদের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষদের আপনি সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফ, এবং মুসাফের, পথিক মুসাফের, অসহায় মানুষদের আপনি সাহায্য করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, এবং দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের সঙ্গে, মানুষের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করেন। বোঝা গেল এই গুণগুলো যাদের ভিতরে থাকে আল্লাহ তারা তাদের ধ্বংস করেন না। আল্লাহর নবীর এই বৈশিষ্ট্যগুলো ছিল। আজকে মুসলমানরা এখান থেকে সরে গেছে, যার কারণে এই মুসলমানদের দুর্বলতা, মুসলমানদের দারিদ্রতার সুযোগ নিয়ে এদেশে এনজিওগুলো সাহায্যর নামে সুদ ঝুঁকিয়ে দিয়ে বিভিন্ন রকমের অপকর্মে মুসলমানদেরকে লিপ্ত করছে। আর আমরা কেবল মসজিদে বসে স্লোগান দেই, এনজিওদের খপ্পর থেকে বাঁচতে হবে, এনজিওরা সর্বনাশ করছে, ঠিকই আছে আমিও বলি এটা, কিন্তু এ পর্যন্ত বলেই কি শেষ করা যাবে? একটা তৃষ্ণার্ত লোক, পিপাসায় কাতর মানুষ, পানি খুঁজতে খুঁজতে একটা কুয়ার কাছে গেল, কুয়ার পানি নষ্ট, একজন হুজুর সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, এই পানি খারাপ, নষ্ট পানি, দূষিত পানি পান করবে না, খবরদার। বেচারা পিপাসায় কাতর দাঁড়াইয়া হুজুরের কিছুক্ষণ আওয়াজ শুনতে লাগলো। এরপরে আর একজন আসলো, আরো একজন আসলো, সবাই একই অবস্থা। যখন এই পিপাসার্ত লোকদের সংখ্যা ভারী হল, সবাই মিলে বলল, হুজুর তাহলে ভালো পানি দেন। হুজুর বললেন যে না, আমার পকেটই তো পয়সা দরকার, আরো আমার খানকা দরকার, আমার বিশাল হাউজিং দরকার, আমার ফ্ল্যাট দরকার, তো তোমার জন্য পানির ব্যবস্থা করবো কোত্থেকে। এবারে লোকেরা লোকটাকে লাথি মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়ে ওই নষ্ট পানি পান করছে। ঠিক এরকম ভাবে আজকের মুসলিম দেশগুলোতে বিভিন্ন এনজিওরা মুসলমানদের দারিদ্রতার সুযোগ নিয়ে সাহায্যর নামে কাজ করছে। আর আমাদের দেশের আমরা কেবল মসজিদের মেম্বার থেকে আর খানকার থেকে এনজিওদের সমালোচনা করি, শেষ করে দেই, এর বিকল্প আমাদের যে কিছু করার প্রয়োজন আছে তার চিন্তা আমরা করি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার কাছে গিয়ে নিজের এই কঠিন অবস্থার কথা বললেন, তখন খাদিজা যে সান্ত্বনাগুলো দিয়েছিল এতে আল্লাহর নবীর যে গুণাবলী, তিনি যে সমাজে কি কাজ করতেন, এই চরিত্রগুলো ফুটে উঠল। যে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলা, খোঁজ খবর নেওয়া, সাহায্য করা, গরিব দুঃখী মানুষের সাহায্য করা, দুর্যোগ মুহূর্তে মানুষের সাহায্য করা, পথিক মুসাফেরদের সাহায্য করা, এইগুলো আল্লাহর নবীর বৈশিষ্ট্য ছিল নবুয়ত প্রাপ্তির আগের থেকেও। যাই হোক, এ বিষয়ে আমার আলোচ্য বিষয় না। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে গেলেন ওরাকা বিন নাওফালের কাছে। ওরাকা বিন নাওফাল সব কিছু শুনলেন, এরপরে তিনি মন্তব্য করা শুরু করলেন যে ভাতিজা, তোমার কোনো ভয় নেই, হাজার নামুস, তোমার কাছে যে লোকটা এসেছিল, এ নামুস, হেব্রু ভাষায় জিব্রাইল ফেরেশতাকে নামুস বলা হয়, এ হচ্ছে সেই ফেরেশতা যে নবীদের কাছে বার্তা নিয়ে আসে। হাজার নামুস আল্লাতি কানা ইনদা মুইয়াতি মুসা, মুসা নবীর কাছে যেই ফেরেশতা এসেছিল, এ তো সেই ফেরেশতা, তোমার কোনো ভয় নেই। এরপরে তিনি বললেন, ইয়া লাইতানি কুনতু জাযান ইদ ইউখরিজুকা কওমুকা, হায় আফসুস, আমি এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি সেদিন যুবক থাকতাম, শক্তিশালী যুবক, যেদিন তোমাকে তোমার লোকেরা, তোমার জাতীয় লোকেরা এখান থেকে বের করে দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরবদের কাছে প্রিয় আল আমিন, প্রিয় যুবক, কল্পনাই করতে পারেন না তাকে বের করে দিবে। এজন্য যখন ওরাকা বিন নওফাল এমন কথা বলল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্টা প্রশ্ন করলেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে, তারা কি আমাকে বের করে দিবে? এতে বুঝা গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীরা গায়েব জানেন না, গায়েব জানলে এই প্রশ্ন করতেন না। আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু জানান ততটুকু জানেন, আর যেটা আল্লাহ তাআলা জানান না তারা জানতে পারে না। আওয়া মুখরিজিয়াহুম, তারা কি আমাকে বের করে দিবে? এবারে ওরাকা বিন নাওফাল বলেন, হ্যাঁ, তুমি যে বিষয়টা নিয়ে আগমন করেছ, এই বিষয়গুলো নিয়ে, এই দায়িত্ব নিয়ে, এই কর্মসূচি নিয়ে দুনিয়ায় যে কেউ আগমন করেছে, ইল্লা উদিয়া, তার সঙ্গী, তার জাতি শত্রুতা করেছে, তাকে নির্যাতন করেছে, তাকে হত্যা করেছে অথবা বের করে দিয়েছে, তোমার সঙ্গেও তার ব্যতিক্রম ঘটবে না। এরপরে আবার তিনি বললেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি যদি ওই সময় যুবক থাকতাম, লানসুরুকা নাসরান মুআজ্জারা, আমি আমার শক্তি দিয়ে, সর্বশক্তি ব্যয় করে তোমাকে সাহায্য করতাম। পরবর্তীতে এটা হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, তাবু জাহেরের গোষ্ঠী আল্লাহর নবীর মাথার উপরে উটের নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আল্লাহর নবীকে হত্যা করার জন্য চক্রান্ত করলো, ঘেরাও করে ফেলল, আল্লাহর নবীকে তায়েফে মার দেওয়া হল। এভাবে প্রত্যেকটা মানুষকেই, যারা সত্যের পথে মানুষকে আহ্বান করবে, তাদের উপরে জুলুম নির্যাতন আসবে। এই জন্য আমি বলে থাকি, ইউসুফ আলাইহিসসালামের ঘটনাও সেরকম, জীবনের একটা অংশ পার করলেন নির্যাতন, জুলুম, অসহায় অবস্থায়। আল্লাহর নবীদেরকে কষ্ট করতে হয়েছে। আজকেও যারা মনে করে যে না, আমাদের উপরে কোন দাগ আসবে না, আমরা একেবারে শান্তভাবে কুফফারদের সঙ্গে আপোষ করে ইসলাম কায়েম করব, তাদের এই ঘটনাগুলো শিক্ষা করা উচিত। আল্লাহর নবীর চেহারা তোমার চেহারার চেয়ে সুন্দর ছিল, আল্লাহর নবীর রক্ত তোমার রক্তের চেয়ে ভালো ছিল, আল্লাহর নবী তোমার চেয়ে বেশি বড় বুজুর্গ ছিল, আল্লাহর নবী তোমার চেয়ে বড় আবেদ ছিল। কোরআন পড়ে দেখো, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হতে শুরু করলো, কোরআনের বাণী নাজিল হতে শুরু করলো, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়তে লাগলেন, আল্লাহ তাআলা তার নবীকে এত ভালোবাসেন এই কষ্ট দিতে চান নাই, ওহী নাজিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না, ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে কোরআন মুখস্থ করার প্রয়োজন আপনার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ফাইদা কারাআনাহু ফাত্তাবি কুরআনা, আমি যখন পড়ি আমার জিব্রাইল যখন পড়ে আপনার কাছে, আপনি খালি একবার পড়ে যান, দায়িত্ব আমার, আপনার কষ্ট করা দরকার নেই। ভালোবাসা আছে কিনা? আল্লাহর নবী রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করছেন, রাতে পা ফুলে যাচ্ছে, হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছে, আপনি কেন এত ইবাদত করছেন, আপনার পা ফুলে যাচ্ছে। আল্লাহর রাসূল তো এমন ছিলেন না যে আধ্যাত্মিকতার চূড়ান্ত বাঁকা বাগেরে নামাজ মাফ হয়ে যায়, বরং সারা রাত্রে ইবাদত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে মুযাম্মিল, রাতের বেলায় তুমি ইবাদত করো, আবার কিছুক্ষণ ঘুমাও, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধরাত বা আর চারও কিছু কমাও, এত বেশি ইবাদত করা দরকার নাই, একটু বিশ্রাম করো। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তাআলা তোমাকে ঘুমন্ত দেখলে খুশি হই। কি মায়া, কি ভালোবাসা নবীর সঙ্গে, শুধু কি পর্যন্ত! আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আলোচনা করছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে, এরপরে সেই মজলিসে কারো আওয়াজ ছিল একটু বড়, নবীর আওয়াজের চেয়ে আওয়াজটা বড় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ইমানদারগণ খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলো না, এমনটা যদি করো আনতাহবাতা আমালুকুম, সূরা হুজুরাতের আয়াত, তোমাদের জীবনের সমস্ত আমল, আমালাকুম বহুবচন, তোমাদের নামাজ রোজা হজ যাকাত জিহাদ নফল ফরজ সদকা দান খয়রাত সবগুলোকে বরবাদ করে দেওয়া হবে, বিনষ্ট করে দেওয়া হবে। নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলো, এত মায়া নবীর সঙ্গে। সেই নবীকে যখন তায়েফে মারা হলো, সেই নবীকে যখন উহুদের ময়দানে আঘাত করে লোহার টুপি ভেঙে মাথায় ঢুকিয়ে দেওয়া হলো, সেই নবীকে যখন উহুদের ময়দানে আঘাত করে লোহা গাল ভেঙে ঢুকে গিয়ে আল্লাহর নবীর ডান ডান শহীদ হচ্ছে, লোহা গালের ভিতরে ঢুকে রইল, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফিরাবার ক্ষমতা রাখছেন কিনা? আল্লাহর অবশ্যই ক্ষমতা ছিল, আল্লাহ তারা ফিরিয়েছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? আল্লাহর নবীর সঙ্গে কি আল্লাহর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল? আল্লাহ তারা তাও বলছেন না খারাপ হয় নাই, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা, হে নবী, আপনার প্রতি আপনার রব অসন্তুষ্ট হয় নাই, আপনার প্রতি বেজার হয় নাই, নাখোশ হয় নাই, আপনার প্রতি কোন রকম তার রাগ ক্ষোভ নাই, আপনাকে আল্লাহ তারা ছেড়েও দেন নাই, মা ওয়াদ্দাকা ছেড়ে দেন নাই, বলে তাহলে আমাকে এত মারলো তুমি ফিরাও নাই কেন? তোমার ফিরাবার ক্ষমতা তো ছিল। আল্লাহ তাআলা কোরআনে উত্তর দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ফাযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে এমনি প্রবেশ করবে, ঢুকে যাবে। আর তোমাদের কাছে ওই সমস্ত বালা মুসিবত বিপদ আপদ তোমাদের কাছে স্পর্শ করবে না যা করেছিল তোমাদের আগের লোকদের প্রতি। তাদের কঠিন দুর্যোগ, অসহায় অবস্থা, কঠিন ভূমিকম্প, শত্রুদের ভূমিকম্প, এমনকি হাত্তা ইয়াকুল আর-রাসূলু আল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, স্বয়ং আল্লাহর নবী এবং তার সঙ্গী সাথীগণ বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কবে আসবে। এরকম কঠিন পরিস্থিতি যখন আসলো তারপরেই আল্লাহ তাআলা বললেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, হ্যাঁ আল্লাহর সাহায্য তোমাদের কাছেই আছে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে পরীক্ষা করেছেন। এখনো দুনিয়াতে যারা সত্যিকার অর্থে আল্লাহর প্রেমিক, যারা আল্লাহর সত্যিকার যারা বান্দা, তারা আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা নবীর সেই সুন্নাকে অনুসরণ করছেন। আর যারা ওই দুধ খাওয়া মজনুন, এরা কেবল মানুষকে ওখান থেকে সাবধান করছে, খবরদার ওই পথে যেও না। আমি আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ এর কাহিনী অনেকবার শুনিয়েছি। বহুত বড় মুহাদ্দিস ছিলেন, বহুত বড় আলেম ছিলেন। তিনি যখন আল্লাহর দুশমনদের বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধে লিপ্ত ছিলেন, আর ওই সময় পীরসাবদের সিলসিলাও জারি ছিল, তখনই শুরু হয়ে গেছে। সেই সময় একজন বড় পীর সাহেব ছিলেন ফজাইল ইবনে আয়াজ। পীরদের যতগুলো সিলসিলা সব সিলসিলায় তার নাম আসে। তিনি মক্কা মদিনায় তখন থাকতেন, আর মক্কা মদিনায় থাকার ফজিলত অবশ্যই আছে। এক রাকাতে কমপক্ষে 100,000 রাকাতে সওয়াব পাওয়া যায় মক্কাতে। আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে হাঁটা যায়, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, সাফা মারওয়া সাই করা যায়, অবশ্যই ফজিলতের বিষয়গুলো। লোকেরা ওনার ছাত্ররা বলল হুজুর আপনিও তো পারেন সেই বিলাসী জীবন যাপন করতে, মক্কায় গিয়ে থাকতে জগৎ বিখ্যাত বুজুর্গ হিসেবে নাম হয়ে যাবে আপনার, কেন আপনি রণাঙ্গনে কষ্ট করছেন? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই সেই সময় ফজাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে কিছু কবিতা পাঠ করেছিলেন এবং তার একজন শিষ্যের মাধ্যমে সে মক্কায় পাঠিয়ে দিলেন। কবিতাগুলো ছিল এরকম, ইয়া আবিদাল হারামাইন লাও আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা ইয়াওমাল কবিতা লিখলেন কি সুন্দর কবিতা। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ইয়া আবিদাল হারামাইন, ওহে মক্কা মদিনার ইবাদতকারী ফজাইল ইবনে আয়াজ, মক্কায় থাকো কিছুদিন, মদিনায় থাকো কিছুদিন, অনেক বড় ইবাদত করো, এক রাকাতে 100,000 রাকাতের সওয়াব পাচ্ছ, কিন্তু জেনে রাখো লাও আবসারতানা, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, আমাদের ইবাদত যে ইবাদত রসুল করেছেন, যে ইবাদত করতে গিয়ে লোহার পোশাক পরিধান করতে হয়, যে ইবাদত করতে গিয়ে তরবারির আঘাত খেতে হয়, যে ইবাদত করতে গিয়ে প্রতি মুহূর্তে মৃত্যুর চিন্তা করতে হয়, এই ইবাদত যদি দেখতে তাহলে তোমার ইবাদতকে আমাদের ইবাদতের তুলনায় খেলনার ছলনা ছাড়া কিছুই মনে করতে না। তোমার ইবাদতের পার্থক্যটা শুনবে? من كان يخزب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب তোমার যখন এবাদত করতে জজবা আসে, এবাদত করতে খুব জজবা আসে, তখন তোমার চোখ দিয়ে পানি পড়ে, গাল ভিজে যায়, জামা ভিজে যায়। আর জেনে রাখো, আমার যখন এবাদত করতে জজবা আসে তখন চোখের পানি নয়, আমার মাথা ভেঙ্গে রক্ত বের হয়, দাঁত ভেঙ্গে রক্ত বের হয়ে আমার গাল আমার শরীর ভিজে যায়। জেনে রাখো, তোমার এবাদতের মধ্যে আমার মধ্যে পার্থক্য এই, তুমি যখন এবাদত করতে বসো আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করে বসো, পাতলা জামা গায়ে দিয়ে বসো, আর আতর অবশ্যই আল্লাহ নবী ব্যবহার করেছেন, ভালো কথা, কিন্তু জান্নাতের গ্যারান্টি নেই। রিহুল আবির লাকুম, আবির খুশবু, আম্বার, তোমরা মেশক আম্বারের খুশবু ব্যবহার করো। ও নাহানু আবিরুনা, আমাদের খুশবু শুনে রাখো। রাজুসানা আবিকি ওয়াল গুবার লাতিয়াবু, যুদ্ধের ময়দানের ঘোড়ার পায়ের আঘাতের সঙ্গে যে আগুন বের হয়ে যায় আর যুদ্ধের ধুলাবালু, এগুলো হচ্ছে আমার আতর, এগুলো আমাদের খুশবু, এগুলো আমাদের গায়ে মাখি। জেনে রাখো, তোমার খুশবুর জন্য জান্নাতের গ্যারান্টি না থাকলেও আল্লাহর ময়দানে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যে ধুলাবালু লাগে সেটার জন্য আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। যুদ্ধের ময়দানে ধুলাবালু এবং জাহান্নামের ধোঁয়া কোন মমিনের নাকে একাত্র হবে না। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতাবু, তোমার মাঝে আমার মাঝে পার্থক্যটা শোনো, তোমার ঘোড়াগুলো, আমারও ঘোড়া আছে তোমারও ঘোড়া আছে, পার্থক্য কি? তোমার ঘোড়াগুলো তোমার হাদিয়া তোহফা, পীরেরা হাদিয়া পায় না, হাদিয়া তোহফা পানের ডিব্বা, পীর হইতে কতগুলো লক্ষণ আছে, আল আব্বালু আসা, একটা লাঠি লাগবে, দুই নম্বরে আল আবা, একটা বড় জুব্বা লাগবে, তিন নম্বরে আল কাবা, এর উপর একটা এরকম একটা কিছু বড় একটা লাগবে, এরপরে সুম্মার ডিব্বা, এরপরে একটা পানের ডিব্বা লাগবে, এরপরে লাগবে কতগুলো খাদেন খোদ্দাম, যেখানে গেলে তারা সরো সরো রাস্তা করো, কিছু লোকের শরীর টিপবে, এগুলো পীর হওয়ার লক্ষণ। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন, তোমার ঘোড়াগুলো তোমার ডিব্বা তোমার বস্তা টেনে টেনে ক্লান্ত হয়ে যায়, আমার ঘোড়াগুলো যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে ক্লান্ত হয়ে যায়। আরো পার্থক্য শুনবে, তুমি যখন মরে যাবে তোমার মৃত্যুর পরে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কারণ জগৎ বিখ্যাত পীর সাহেব তুমি, সারা বিশ্ব জুড়ে তোমার সুনাম আছে পীর বুজুর্গ হিসাবে, সবাই তোমাকে ভালো বলে, বুশ তোমাকে ভালো বলে, এহুদি তোমাকে ভালো বলে, খ্রিস্টান তোমাকে ভালো বলে, আর মুসলমানরা তোমাকে ভালো বলে, কারণ তুমি আল্লাহ নবীর ওই সুন্নাত গুলো পালন করো না যেইগুলো পালন করলে লোকেরা খারাপ বলবে, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কোন স্বপ্ন দেখো না, তুমি শুধু মক্কা মদিনায় ইবাদত করতে পারলি নিজেকে মনে কর বুজুর্গ, অথচ আল্লাহর নবী কেন দুনিয়া আগমন করেছিলেন শুনো, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীন কুল্লিহি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছেন বিল হুদা ওয়াদ দীনিল হাক্কি, হেদায়েত দিয়ে, দিন হক দিয়ে, কোরআন দিয়ে, কেন পাঠিয়েছেন, লিউযহিরাহু আলা দীন কুল্লিহি, যাতে করে সমস্ত মতবাদ সমস্ত জীবনবিধান সমস্ত ধর্মের উপরে কোরআনকে তথা দিনকে বিজয়ী করা যায়। সেই দিনকে বিজয়ী করার কর্মসূচি তোমার জীবনে নাই, তুমি মক্কা মদিনায় জমজমের পানি খাওয়া পর্যন্তই সীমাবদ্ধ করে দিয়েছ, তুমি মক্কা মদিনায় থেকে এক রাকাতের লক্ষ রাকাতের সওয়াব পালন করে সীমাবদ্ধ করে দিয়েছ, তুমি খানকায় বসে মানুষদেরকে শুধুমাত্র নফসের জেহাদের শিক্ষা দিয়ে শেষ করে দিয়েছ, আর গোটা বিশ্বে মুসলিমদের মধ্যে নির্যাতন হচ্ছে, মুসলিমদের মা বোনদের পেট চিরে বাচ্চাকে বের করে উপরে ছুরে মেরে নিচে ছুরি ধরে দ্বিখণ্ডিত করে পড়ছে আর ওরা উল্লাস করছে। মুসলিম মামুনদেরকে যে পরাক্রমে ধর্ষণ করা হচ্ছে সেজন্য তোমার কোন কর্মসূচি নেই, কোরআনকে যে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে সেজন্য তোমার কোন কর্মসূচি নেই, মুসলিম শিশুদেরকে পাখির মতো হত্যা করা হচ্ছে সেজন্য তোমার কর্মসূচি নেই, মুসলমানদের বাড়িঘর গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এজন্য কর্মসূচি নেই, মুসলমানদের জমিনকে দখল করে নিচ্ছে সেজন্য তোমাদের কোন কর্মসূচি নেই, মুসলমানদের কাবাকে কেবলাকে তারা টার্গেট করেছে এজন্য তোমার কোন কর্মসূচি নেই। তোমার মতো বুজুর্গ যখন মরবে জানা যায় লক্ষ লক্ষ লোক হবে, কারণ কেউ তোমার শত্রু নেই। আর শুনে রেখো, আমি যখন মৃত্যুবরণ করব আমার জানাজায় মুসলিম ও মুজাহিদিনরা জানাজা পড়বে। শহীদদের জানাজা আছে কিনা তা নিয়ে একতলা চলো আমাদের মধ্যে, গোসল করানো হবে না। তুমি যখন মরে যাবে তোমাকে ঘাটে গোসল করানো হবে, কারণ তুমি নাপাক হয়ে গেছ, তোমাকে গোসল করাতে হবে, তোমার গায়ের কাপড়গুলো পরিবর্তন করতে হবে, তোমার এই জুব্বার আল খেলনা নিয়ে তোমাকে কবরে রাখা যাবে না। কিন্তু জেনে রাখো, আমি যখন মৃত্যুবরণ করব আমি শহীদ, আমার শরীরে রক্ত আছে, এই রক্তগুলো পর্যন্ত ধোয়ার প্রয়োজন হবে না। এই রক্ত নিয়ে যখন আমি ময়দানে উঠব কেয়ামতের মাঠে, বুখারী শরীফে আল্লাহর নবী বলেছেন অজুরহু ইয়াসুমুদ্দামান, কেয়ামতের মাঠে যখন যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছিলেন সেই মিছিলে আল্লাহর নবী নিজে আছেন, দান্দার শহীদ করেছেন, মাথা ভেঙেছেন, সেই মিছিলে আবু বকর ওসমান ওসমানরা আছে, সবাই আছে। আল্লাহর নবী সহকারে যারা যুদ্ধের ময়দানে আহত হয়েছে তারা যখন কেয়ামতের মাঠে উঠবে তাদের জখমগুলো আবার তাজা হয়ে যাবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রীহুহু রীহুল মিস্ক, তাদের রক্তের কালারটা হবে, রক্তের গ্রানটা হবে মিস্ক আম্বারের চেয়ে বেশি প্রিয়। সেই জন্য আমার গায়ের থেকে রক্ত ধোয়া হবে না। শহীদদের গোসল করায় নাকি? শহীদদের গোসল করানো যাবে না, আমাকে গোসল করানো হবে না। আমার শরীরের জীর্ণ শীর্ণ পোশাক খোলার প্রয়োজন হবে না। শহীদরা যে অবস্থায় মরে সেই কাপড় চোপড় সহই কবর দিতে হয়, আর তোমার শরীর থেকে সব খুলে নেওয়া হবে, গোসল করানো হবে, কারণ তুমি মরে গেছো, তোমার জানাজায় লোকের প্রয়োজন আছে। আমি আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছি, আমার সম্পর্কে কোরআন বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বালা হিয়াউন, তারা জীবিত, আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। সুতরাং আমি জীবিত, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে, আমার জানাজায় লোকের প্রয়োজন নাই। ভাইরা আমার, সেজন্য বলেছিলাম কঠিন মুহূর্ত আসবে, বিপদ আসবে, সেই বিপদ দেখে যারা ভয় পায় না, যারা কোন রকম ভয় পায় না তাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করেন, পরীক্ষা নিয়ে যখন পাশ করে তখন সাহায্য করেন। আজকে সেই কাহিনী আলোচনা করছি ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে। জীবনের একটা মুহূর্ত পর্যন্ত কেবল পরীক্ষা, জেলখানায় আছেন, পরীক্ষায় যখন পাশ করেন তখন আল্লাহ তাআলা তাদের দিয়ে কাজ নেওয়া শুরু করেন। কোরআনে বলা হয়েছে وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, পরীক্ষা করেছেন নমরুদের আগুনে নিক্ষেপ করে, পরীক্ষা করেছেন সন্তান না দিয়ে, আবার পরীক্ষা করেছেন সন্তান দিয়ে। যখন সন্তান দিলেন একটু বড় হলো, বাবার সাথে চলাফেরা করতে পারে, সাহায্য করতে পারে, তখন হুকুম আসলো জবাই করতে হবে। কি কঠিন পরীক্ষা! এইভাবে পরীক্ষা নিয়ে যখন পরীক্ষায় পাশ করল, আল্লাহ তাআলা তখন বললেন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকালিন নাসি ইমামা, এবারে তুমি পরীক্ষায় পাশ করেছ, আমি তোমাকে মানব জাতির ইমাম তথা নেতা বানাবো। কি বানাবো? কাজী নেতা হতে হলে পরীক্ষায় পাশ করতে হবে। এবারে ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বসে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিলেন, আল্লাহ তারা পরীক্ষা নেন, সাহাবায়ে কিরামদের পরীক্ষা হয়েছে। পরীক্ষাটা হয় কোথায়? আরামের জায়গায় বসে না। এজন্য আমি আগে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কিরামদের পরীক্ষা নিয়েছেন, কারণ সাহাবারা আল্লাহ নবীর ছাত্র, পরীক্ষা নেওয়ার দরকার আছে। কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা ইকরামদেরকে বলেছেন হিজবুল্লাহ, কি বলেছেন? এখন তো হিজবুল্লাহ একটা দল আছে বাংলাদেশে, যত ভালো জিনিসগুলো আছে এইগুলো বাতিল রেখে একটা ফেরকা বানিয়ে ফেলেছে। অথচ হিজবুল্লাহ মানে আল্লাহর দল, মুসলিমদেরকে বলা হয়েছে। এখন এক পীরের মুরিদদের নাম হয়ে গেল হিজবুল্লাহ। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন শিক্ষক, মক্কা ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করেছিলেন তখন দোয়া করেছিলেন রব্বুল আলামিন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, ও রব্বুল আলামিন আমি তোমার জন্য মসজিদ নির্মাণ করেছি, কাবা নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, মসজিদে ইমাম দরকার। ইমাম যদি না থাকে, একটা ইমাম পারে একদল মানুষকে গোমরা করতে অথবা কোরআন সুন্নার পথে আনতে। ইমাম যদি বলে একটা লোক পেটে অসুখ গেল ইমাম সাহেবের কাছে, বলল পেটে একটা ভূত ঢুকছে, জিন ঢুকছে, কাজে তাবিজ কবজ লাগবে, হাদিয়া লাগবে 1001 টাকা, বাটার রেট পাইছে আর কি, হাদিয়া লাগবে 501 টাকা, ইমাম পারে কেউ মারা গেল পেটে খতম করাই দিতে হবে, গোমরাও করতে পারে, আবার মানুষকে কোরআন এবং সুন্নার সঠিক দিশাও দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন কাবা নির্মাণের পরে পড়ুন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, ও রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে একজন রসুল পাঠাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আমার সন্তানদেরকে তোমার আয়াত তেলাওয়াত করে করে শোনাবে, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবে, ওই যাক্কিহিম তার আত্মাকে শুদ্ধ করবে, একজন শিক্ষক, একজন ইমাম, একজন রসুল দান করো। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, সেই শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই শিক্ষকের নাম কি? মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসার নাম কি? শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসা তৈরি করেন ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যবিহুল্লাহ। মাদ্রাসার নিসাবে তালিম দেওয়া হলো কিতাবুল্লাহ কালামুল্লাহ। ছাত্র হলো হিজবুল্লাহ। ছাত্র কি? পরীক্ষা দরকার আছে না? পরীক্ষা দরকার আছে। নবীর ছাত্রদের পরীক্ষা কি নেবে? দুনিয়ার কোন শিক্ষকদের পক্ষে নেওয়া সম্ভব নয়, কারণ পরীক্ষা নেওয়ার জন্য, পরিদর্শনের জন্য ওই লোকের দরকার যে ওই প্রতিষ্ঠানের শিক্ষকের চেয়ে বড় শিক্ষিত। যেই মাদ্রাসার শিক্ষক স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই মাদ্রাসার শিক্ষকদের ছাত্রদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার কোন শক্তি নেই। আল্লাহ তাআলা নিজে বলছেন উলাইকাল্লাযী নামতাহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজে আমার রাসূলের ছাত্রদের পরীক্ষা করেছেন, পরীক্ষা করেছেন উহুদের ময়দানে, হুনাইনের ময়দানে, এমনকি পরীক্ষা করছেন সুলিবিদ্ধ অবস্থায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলিবিদ্ধ অবস্থায় আছেন, সেই সময় কুফফাররা মজাক করে বলল খুবাইব, তুমি যদি বলো তোমার নবীকে তোমার জায়গায় রেখে দেওয়া হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, আর এই কথাটা তোমার মুখ থেকে রাজি হলে আমরা সঙ্গে সঙ্গে তোমাকে ছেড়ে দিব, তুমি আরবের নাম করা কবি। খুবাইব সুলিবিদ্ধ অবস্থায় আছেন, সেই সময় গর্জে ওঠেন বুখারি দ্বিতীয় খণ্ডে আছে, ফালাস্তু বালিহিনা উক্তাল মুসলিমা আলা আইয়ি শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই وذلك في ذات الاله وان يشاء يبارك لي في اوصال سلم الممزعين ওই আল্লাহর দুশমনরা তোরা মনে করেছিস আমার জানের মহব্বত, আমার জীবনের মহব্বত নবীর মহব্বতের চেয়ে বেশি, জেনে রাখ আল্লাহর নবীর পায়ে একটা কাটাবিদ্ধ হবে আর আমি খুবাইব শান্তিতে থাকবো, তাও বরদাস্ত করতে পারবো না। জেনে রাখ আমাদের এই জীবন ধরার জন্য কোনো বায়া নেই, যেহেতু জীবন দিচ্ছি কার জন্য? আমার যুব ভাইয়েরা, আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন সাহাবায়ে কেরামদের সুলিবিদ্ধ অবস্থায়, পরীক্ষার ফলাফল দিচ্ছেন আল্লাহ তাআলা, পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন কোরআনে, উলাইকা হুমুর রাশিদুন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারা সফল কাম হয়েছে, তারা সম্পূর্ণ কামিয়াব হয়েছে, তারাই হচ্ছে সঠিক মুমিন। সুতরাং তোমরা যদি মুমিন দাবি করো তাদের মতো ইমান আনো, আমিনু কামা আমানান নাস, ওই সাহাবারা যেভাবে ইমান এনেছে তোমরা সেভাবে ইমান আনো। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ পীর দাবি করেছিল? সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ এরকম ভাবে বায়াত নিয়েছিল? একমাত্র খলিফাতুল মুসলিমিন ছাড়া কোন বায়াত ছিল না। আর মুসলিমদের সে ঐক্যকে ভেঙে দিয়ে, মুসলিমদের নেতৃত্বকে ভেঙে দিয়ে আজকে সেই খেলাফত ব্যবস্থাকে ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা আসবে, সেই পরীক্ষা যদি পাশ করে তখনই আল্লাহ তাআলা সাহায্য শুরু হয়। ইউসুফ আলাইহিসসালামের পরীক্ষা শেষ হল, এবারে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। আজকের আলোচনা এখান থেকে। ওয়াকালাল মালিকু ইন্নি আরা সাবা বাকারাতিন সিমানি আকুলুহুন্না সাবউন ইজাফুন। বাদশা স্বপ্নে দেখল, এই বাদশা স্বপ্নে দেখে কি জন্য, ইউসুফের পরীক্ষা শেষ, এখন বের করার ব্যবস্থা করতে হবে, এই জন্য স্বপ্ন দেখছেন। ইন্নি আরা সাবা বাকারাতিন সিমানিন, আমি স্বপ্ন দেখেছি সাতটা মোটা তাজা গাভী, ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন, ওই সাতটা মোটা তাজা গাভীকে অপর সাতটা জীর্ণ শীর্ণ গাভী, দুর্বল জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলেছে। আমি আরো স্বপ্ন দেখেছি সাবা সুম্বুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত, সাতটা সবুজ ধানের ছড়া বা গমের ছড়া আর সাতটা শুকনো গমের ছড়া, সাতটা মোটা তাজা গাভী, ওই সাতটা মোটা তাজা গাভীকে অপর সাতটা শীর্ণ গাভী এসে হামলা করে খেয়ে ফেলছে। আরো স্বপ্ন দেখলেন সাতটা সবুজ ধানের ছড়া বা গমের ছড়া আর সাতটা শুকনো গমের ছড়া। এই স্বপ্ন দেখে বাদশাহ একেবারে বেকুল হয়ে গেলেন। ব্যাখ্যার জন্য দেশের সমস্ত জ্যোতিষী, স্বপ্নের ব্যাখ্যাদাতা জ্ঞানী গুণী সবার কাছে তিনি খবর পৌঁছালেন। সবাই আসলো, কারো মাথায় স্বপ্নের ব্যাখ্যা ঢুকছে না। তারা বলল কি, এবারে বাদশাহ বলছেন ইয়া আইয়ুহাল মালাউ, রাষ্ট্রীয়ভাবে সব জায়গায় প্রচার করলেন স্বপ্নের ব্যাখ্যা দাও, সবাইকে জড়ো করা হলো। এবারে তিনি বললেন আফদুনি ফিরু ইয়া, আমার এই স্বপ্নের ব্যাপারে তোমরা ব্যাখ্যা দাও, কি স্বপ্নের ব্যাখ্যাটা কি হতে পারে। ইনকুম তুম লিরু ইয়া তাবুরুন, যদি তোমরা সত্যিকারই স্বপ্নের ব্যাখ্যাদাতা হয়ে থাকো, তোমরা গদ্দিন আসীন, তোমরা বড় বড় পীর যুগের, তোমরা যদি সত্যিকার অর্থে বলো তার ব্যাখ্যা দাও। এবারে পরীক্ষায় বসে, এরা পরীক্ষায় বললে তখন করে কি, এক একটা আজগুবি কাহিনী করে। এই বাদশার লালিত পালিত দরবারি মৌলবি আর জ্যোতিষী সব এবারে বলল কালু আদগাসু আহলামিন, না পারলে এটা বলে আর কি, আপনার এটা একটা স্বপ্ন হলো। আদগাসুন দেখসুনের বহু বচন, দেখসুন বলা ওই ময়লার ঝুড়ি যার মধ্যে সব রকম ময়লা থাকে, তার মানে হচ্ছে আপনার এই স্বপ্নটা একটা আবর্জনার ঝুড়ি, এটা বিভিন্ন জিনিস মিলানো, এটা একটা বাতুলতা বেহুদা স্বপ্ন, এটা কোনো স্বপ্ন না, এটা আমরা তো স্বপ্নের ব্যাখ্যা জানি, আপনার এই বেহুদা স্বপ্নের ব্যাখ্যা জানি না। আদগাসু আহলামিন, এটা হচ্ছে একটা মনের দুশ্চিন্তা এবং কল্পনা প্রসূত এলোমেলো অনেক জিনিস মিলানো একটা বেহুদা স্বপ্ন, এই গাভী আবার এই ধারের ছড়া, একটা এলোমেলো ময়লার ঝুড়ির মতো একটা বেহুদা স্বপ্ন। আদগাসু আহলামিন ওয়ামা নাহনু বিতাবিলিল আহলাম বিআলিমিন, আমরা তো এইরকম বেহুদা এবং বাতুল স্বপ্নের ব্যাখ্যা জানি না, আমরা ভালো স্বপ্নের ব্যাখ্যা জানি, আপনার এই বেহুদা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা পড়াশোনা করি নাই। এবারে ওই জেলখানার থেকে যে লোকটা মুক্তি পেয়েছিল, বাদশাহর ওই যে শরাব পান করার দায়িত্বে ছিল, তার মনে পড়ল ইউসুফের কথা যে আমরা তো জেলখানায় স্বপ্ন দেখেছিলাম এবং সে ব্যাখ্যা দিয়েছিল, সে ব্যাখ্যা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছিল। এবারে তার মনে পড়ল এই যে আল্লাহ আল্লাহ তাআলা মুক্ত করার জন্যই ব্যবস্থা করেছেন। وقال الذي نجا منهما وادكر بعد امه انا انبئكم بتاويله, এবারে যেই ব্যক্তি জেলখানার থেকে মুক্তি পেয়েছিল, ইউসুফের সান্নিধ্যে ছিল, ইউসুফ আলাইহিস সালাম তাকে স্বপ্নের ব্যাখ্যা আগের বার দিয়েছিলেন, তার মনে পড়ল বাদ উম্মাতিন, একটা নির্দিষ্ট সময়ের পরে, প্রায় 7-8 বছর পরে, সে বলল আনা উনাব্বিউকুম বিতাবিলিহি ফারসিলুন, আমি তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা এনে দিতে পারবো, এই স্বপ্নের ব্যাখ্যা জোগাড় করে দিতে পারবো, ফারসিলুন আমাকে জেলখানায় যাওয়ার ব্যবস্থা করে দাও। বাদশার স্বপ্নের ব্যাখ্যা দরকার, এখন জেলখানায় যাওয়ার ব্যবস্থার ব্যাপার নাকি, এই জন্য কোরআন যতটুকু প্রয়োজন অতটুকু বয়ান করে, এতটুকু বয়ান করে দিল এরপরে সব ব্যবস্থা হলো, সে ইউসুফের কাছে চলে গেল, গিয়া প্রথমে ভাষণ দিল, ইউসুফ আইয়ুহা সিদ্দিক, ইউসুফ হে সিদ্দিক সত্যবাদী, তার মানে আগে তুমি যে ব্যাখ্যা দিয়েছিলে তোমার ব্যাখ্যা অক্ষর অক্ষরে বাস্তবায়ন হয়েছিল, তুমি সত্যবাদী, বোঝা গেল যে মুমিনদের প্রশংসা করা যায়। আইয়ুহা সিদ্দিক সত্যবাদী, আফতিনা ফি সাবি বাকারাতিন সিমানিনি আকুলুহুন্না সাবউন জাফুন, তুমি তাড়াতাড়ি ব্যাখ্যা দাও, সাতটা মোটা তাজা গাভী আর সাতটা দুর্বল জীর্ণ শীর্ণ গাভী, এই দুর্বল জীর্ণ শীর্ণ গাভীগুলো মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলছে। অপরদিকে সাতটা সবুজ ধানের ছড়া বা গমের ছড়া ধানের শীষ, অপরদিকে সাতটা হচ্ছে শুকনো জীর্ণ শীর্ণ, তুমি ব্যাখ্যা দাও, লাল্লি আর জি ওইরান না আসি, যাতে করে আমি ব্যাখ্যা নিয়ে ওই লোকদের কাছে ফেরত যেতে পারি, লাল্লাহুম ইয়ালামুন, তবেই তোমার গুণ সম্পর্কে তোমার জ্ঞান সম্পর্কে তারা জানতে পারবে বুঝতে পারবে, ব্যাখ্যা দাও। আগের বারে যখন ব্যাখ্যা চাওয়া হয়েছিল ইউসুফ তখন দাওয়াত দিলেন, এখন আর দাওয়াত দিচ্ছে না, কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিচ্ছেন। ক্বালা তাজরাউনা সাবাসিনিনা দাআবা, ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা দিচ্ছেন, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে সাবাসিনিনা দাআবা তাজরাউনা, তোমাদের দেশে সাত বছর পর্যন্ত লাগাতার একেবারে সুন্দর ফসল হবে, তাজরাউন ফসলে পরিপূর্ণ হয়ে যাবে, সাবাসিনিনা দাআবান, কেন গাভী আর ধানের শীষ এর মধ্যে ভালো মিল আছে, গাভী দিয়ে চাষাবাদ করা হয় তারপরে ধানের শীষ হয়, এই জন্য তিনি বুঝতে পেরেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নের ব্যাখ্যার এলেম দিয়েছিল না, যেটা আগে আলোচনায় এসেছে, তিনি ব্যাখ্যা দিলেন সাবাসিনিনা তাজরাউনা সাবাসিনিনা দাআবা, একাধারে তোমরা সাত বছর পর্যন্ত ফসল জন্মাবে, প্রচুর ফসল হবে। এরপরে চিনে রাখো, হামা হাসাদ তুম ফাজুম্মা জারুফা হাসাদ তুম ফাজারুহু ফি সুম্বুলিহি, তোমরা যেগুলো ফসল উৎপন্ন করবে এইগুলো সব খেয়ে ফেলো না, এগুলো প্রয়োজন যা তা খাবে, আর প্রয়োজন যা না এগুলো শীষের ভিতরে রেখে দাও, ওগুলো ছড়াবে না, মারাই করাবে না, কারণ এটা বাস্তব যে যতক্ষণ পর্যন্ত ধান বা গম শীষের সঙ্গে থাকে অতক্ষণ পর্যন্ত এগুলো পোকায় ধরে না। কি সুন্দর বুদ্ধি, তিনি পরামর্শ দিলেন, ব্যাখ্যা দিন না খালি স্বপ্নের, এটা পরামর্শ দিচ্ছেন, ফাজারু হুফি সুম্বুলিহি, ওগুলো তোমরা শীষের সঙ্গে রেখে দাও, ছড়াবে না, ওগুলো মারাই করাবে না, ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, তবে তোমাদের খাবার জন্য যা প্রয়োজন সেইগুলো ছড়াবে, সাত বছর ফসল এরকম রাখো, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সিসাবুন শিদাদুন, তারপরে তোমাদের সামনে আবার সাতটা বছর আসবে, যেই সাত বছর দুর্যোগের বছর, কঠিন বছর, বৃষ্টি হবে না, অনাবৃষ্টি হবে, ফসল জন্মে না, সুমি শুকিয়ে জমিন চৌচুর হয়ে যাবে, পানির স্তর নিচে চলে যাবে, ইয়াকুল নামা কদ্দম তুমলা হুন্না, ওই সাত বছরে তোমরা যে আগের সাত বছরে ফসল খেয়েছিলে, ওই কামাই করেছিলে, এই সাত বছরে সেই ফসলগুলো খেয়ে শেষ করে ফেলবে, ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, তবে সামান্য যা তোমরা বীজের জন্য রাখবে সেগুলো থাকবে, বাকি সব শেষ হয়ে যাবে, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফিহি ইউগাসুন নাস ওয়া ফিহি ইয়াসিরুন, এরপর অতিরিক্ত একটু বলে দিলেন, এরপরে আবার একটা বছর আসবে যেই বছর প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, ইউগাসুন নাস, যেখানে বৃষ্টি হবে, প্রচুর বৃষ্টি হবে, পানি হবে, অফিহি আসিরুন, এবং সে সময় মানুষরা আঙ্গুর চিপিয়ে রস খাবে, তাহলে প্রচুর আঙ্গুর ফল ফসল প্রচুর পরিমাণ আসবে, খাবারের পরে তারা আঙ্গুরও খাবে, এরকম একটা ব্যাখ্যা দিলেন। এটা পাইলেন কোথায়? স্বপ্নের মধ্যে অংশ নাই, তার মানে সাত বছর যখন অনাবৃষ্টি হবে, সাত বছর যখন কষ্টে যাবে, তাহলে সাত বছরের শেষ হবে, তারপরে কি হবে? নিশ্চয় আবার স্বচ্ছতা ফিরে আসবে। ইউসুফ আলাইহিস সালাম সেটা জানলেন, তিনি ব্যাখ্যা দিয়ে দিলেন। এই ব্যাখ্যা নিয়ে যখন চলে গেল বাদশার কাছে নিয়ে তারপর খবর দিল, বাদশাহ সঙ্গে সঙ্গে বলল তাড়াতাড়ি লোকটাকে নিয়ে আসো, কিন্তু নিয়ে আসো বললেই কি আসবেন? এখন পর্যন্ত তার গায়ে কালো ছাপ পড়ে আছে, যিনি জোলায়কার সঙ্গে অপকর্ম করতে চেয়েছিলেন তারপরে তাকে জেলে দেওয়া হয়েছে। নবীরা দুশ্চরিত্র হয় না, কোন কলঙ্ক নিয়ে তিনি বাদশার দরবারে যেতে চান না, সেজন্য সামনে কি হবে আমরা এটা আগামী জুড়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজকের আলোচনায় ছিল পরীক্ষা, এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে সফলতা আসে, সেই সফলতার ধার নিয়ে আলোচনা হচ্ছে। যুবক ভাইদেরকে বলবো, তোমরাও জীবনে কিছু করতে চাইলে পরীক্ষা আসবে, তোমার সফলতার জন্য প্রস্তুত থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।